الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد الله অবতীর্ণ করিয়াছেন উত্তম বাণী সম্বলিত কিতাব যাহা সুসমঞ্জস এবং যাহা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয় ইয়াতে যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের গাত্র রোমাঞ্চিত হয় অতঃপর তাহাদের দেহ মন বিনম্র হইয়া আল্লাহর শরণে ঝুঁকিয়া পড়ে ইহাই আল্লাহর পথ নির্দেশ তিনি উহার দ্বারা যাহাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহার কোনো পথ প্রদর্শক নাই أَفَمَنْ يَتَّقِي بِوَجْهِهِ سُوءَ الْعَذَابِ يَوْمَ الْقِيَامَةِ وَقِيلَ لِلظَّالِمِينَ ذُوقُوا مَا كُنْتُمْ تَكْسِبُونَ جَ بَكْتِ كِيَامَتْرِ دِنْ تَحَرْ مُخَ مَنْدَلْ دَرَا كُوْتِنْ شَاسْتِ ٹھَگَئِتِ چَائِ بِي شَكِي تَحَرْ مَتُو جَ نِرَاپَدْ ظَالِمْ دِرْ كَ بَلَا ہوئِ بِي তোমরা যাহা অর্জন করিতে তাহার শাস্তি আস্বাদন করো উহাদের পূর্ববর্তী গণ অস্বীকার করিয়াছিল ফলে শাস্তি এমন ভাবে উহাদেরকে গ্রাস করিল যে উহারা ধারণাও করিতে পারে নাই فَأَذَاقَهُمُ اللَّهُ الْخِزْيَ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا يَعْلَمُونَ ফলে আল্লাহ উহাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ করাইলেন এবং আখিরাতের শাস্তি তো কঠিনতর যদি ইহারা জানিত وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ আমি এই কুরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে قُرْآنًا عَرَبِيًّا غَيْرَ ذِي عِوَجٍ لَعَلَّهُمْ يَتَّقُونَ আরবি ভাষায় এই কুরআন বক্রতা মুক্ত যাহাতে মানুষ সাবধানতা অবলম্বন করে ضَرَبَ مَثَلًا رَجُلًا فِيهِ شُرَكَاءُ مُتَشَاكِسُونَ وَرَجُلًا سَلَمًا لِرَجُلٍ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا الْحَمْدُ لِلَّهِ بل أكثرهم لا يعلمون الله একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন এক ব্যক্তির প্রভু অনেক যাহারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন এবং আরেক ব্যক্তির প্রভু কেবল একজন এই দুজনের অবস্থা কি সমান প্রশংসা আল্লাহরই প্রাপ্য কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না إنك ميت وإنهم ميتون তুমি তো মরণশীল এবং উহারাও মরণশীল ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون অতঃপর কিয়ামত দিবসে তোমরা তো পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাগ বিতণ্ডা করিবে فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসিবার পর উহা অস্বীকার করে তার অপেক্ষা অধিক জালিম আর কে কাফিরদের আবাসস্থল কি জাহান্নাম নয় والذي جاء بالصدق وصدق به

الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُمْ مُسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِينَ جَارَ اللَّهُ প্রতি মিথ্যা আরোপ করে তুমি কিয়ামতের দিন তাহাদের মুখ কালো দেখিবে উদ্ধতদের আবাসস্থল কি জাহান্নাম নয় وَيُنَجِّي اللَّهُ الَّذِينَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ لَا يَمَسُّهُمُ السُّوءُ لَا يَمَسُّهُمُ السُّوءُ وَلَا هُمْ يَحْزَنُونَ الله متقيدر কে উদ্ধার করিবেন তাহাদের সাফল্য সহ তাদেরকে অমঙ্গল স্পর্শ করিবে না এবং তাহারা দুঃখিত হইবে না আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون আকাশ মণ্ডলী ও পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট আর যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত قل أفغير الله تأمروني أيها الجاهلون بالو هي أغو بكتيرا تمرك يا أماك يا الله بتيت أنير إبادات كرتي بوليتشو ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওই হইয়াছে তুমি আল্লাহর শরীক স্থির করিলে তোমার কর্ম তো নিষ্ফল হইবে এবং অবশ্যই তুমি হইবে ক্ষতিগ্রস্ত অতএব তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞ হও وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ وَهَرَا اللَّهَ رَجَتُو چِتَ شَمَّانْ كَرَنَا কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকিবে তাহার হাতের মুষ্টিতে এবং আকাশ মণ্ডলী থাকিবে ভাঁজ করা অবস্থায় তাহার দক্ষিণ হস্তে পবিত্র ও মহান তিনি উহারা যাহাকে শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون এবং সিংগাই ফুৎকার দেওয়া হইবে ফলে যাহাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তাহারা ব্যতীত আকাশ মণ্ডলী ও পৃথিবীর সকলে মূর্ছিত হইয়া পড়িবে অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হইবে তৎক্ষণাৎ উহারা দণ্ডায়মান হইয়া তাকাইতে থাকিবে وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون বিশ্ব উহার প্রতিপালকের জ্যোতিতে উদ্ভাসিত হইবে আমলনামা পেশ করা হইবে এবং নবীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হইবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হইবে ও তাহাদের প্রতি জুলুম করা হইবে না ওয়ুফিয়াত কুল্লু নাফসিম